بسم الله الرحمن الرحيم. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু। রিয়াদ থেকে তৈবুল্লাহ ভাই জানতে চেয়েছেন যে হিন্দুদের খাবার খাওয়া যাবে কি না। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলুল্লাহ। সম্মানিত ভাই, মুসলমান এবং হিন্দু, মুসলমানদের খাবার আলাদা, হিন্দুদের খাবারও আলাদা। কিন্তু ইসলামী শরীয়তে নিষেধ করা হয় নাই যে হিন্দুদের খাবার খাওয়া যাবে না। তবে কিছু তরিকা রয়েছে, নিয়ম রয়েছে, কোন কোন খাবার খাওয়া যাবে না। হিন্দুরা যদি পাক শাক করে, সবজি ডাল ইত্যাদি আপনাকে দেয়, এটা খাওয়া যায় যাচ্ছে। তবে অবশ্যই খেয়াল রাখা দরকার যে তারা যদি মুরগি একটা জবাই করে তাহলে তারা কিন্তু আল্লাহর নাম নেয় না, এই জন্য সেই গোশতটা আপনার খাওয়া যাবে না। কিন্তু যদি মুসলমান জবাই করে দিল, সে পাক করলো, পাকে সহযোগিতা করলো, তাহলে সেটা খাওয়া যাবে, অসুবিধা নেই। অনুরূপভাবে কোনো হিন্দু যদি মুসলমানদের খাবারের এখানে উপস্থিত হয় তাহলে মুসলমানদের খাবারও সে খেতে পারবে, অসুবিধা নেই। আবার ইহুদি খ্রিস্টান যারা, এরা যদি জবাইও করে এটা খাওয়া যায়, কিন্তু হিন্দুরা বা শিখ, হ্যাঁ, বা অথবা বুদ্ধিস্ট, এরা জবাই করলে এটা খাওয়া যাবে না। কিন্তু ইহুদি খ্রিস্টান যদি জবাই করে এটা খাওয়া যায়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের বাণী। ওয়াতুআমুল্লাযী, যেমন আল্লাহ বলেন, ওয়াতুআমুল্লাযীনা উতুল কিতাবা হিলুল লাকুম, তাদেরকে আল্লাহ কিতাব দিয়েছেন, যেমন ইহুদি খ্রিস্টান, এদের খাবার তোমাদের জন্য হালাল, সূরা মায়েদার 5 নম্বর আয়াতে। কিন্তু যারা আহলে কিতাব নয়, অর্থাৎ হিন্দু, গায়ের মুসলিম, অমুসলিম, হ্যাঁ, এদের অন্যান্য ফল ফ্রুট ইত্যাদি খাবার যদি দেয়, সবজি টবজি, এগুলো খাওয়া যাবে। কিন্তু তারা যদি যবেহকৃত কোনো খানা দেয়, এটা খাওয়া যাবে না। কারণ অনেক সময় এই হিন্দুরা তাদের দেবতার নামে জবাই করে থাকে, হ্যাঁ, তাদের ওই মূর্তির নামে জবাই করে থাকে, এই জন্য এইগুলো খাওয়া যাবে না। কিন্তু যদি আপনাকে এই জবাই করা ছাড়া অন্য খাবার দেয়, এগুলো খাইলে, মুড়ি মুরকি চিরা, এগুলো যদি খাবার দেয় তাহলে খেতে পারবে না, অসুবিধা নেই। কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যে তারা যেগুলো জবাই করছে সেগুলো খাওয়া যাবে না। আশা করি ক্লিয়ার হয়েছে। তা আপনার বন্ধু, আপনার অন্তরঙ্গ বন্ধু হিসেবে তাকে গ্রহণ করা যাবে না। হ্যাঁ, যদি একই সঙ্গে কাজ করেন, কাজকর্ম ইত্যাদি করতেছেন, তাহলে তা আপনাদের খানা তাদের খানাও খাওয়া যাবে। এমনকি হিন্দুদের পাত্রেও, বিশেষ করে আল্লাহ নবী সাল্লামকে প্রশ্ন করা হয়েছিল যে আমরা অনেক সময় সফরে যাই, হ্যাঁ, আমাদের পাত্র ছাড়া, মানে অমুসলিমদের পাত্র ছাড়া আমাদের আর কোনো পাত্র থাকে না। তখন নবী করিম তাদের পাত্রেও খেতে বলেছেন, তবে খাবার আগে ওটা ধুয়ে নিতে বলেছেন, ভালো করে ধুয়ে নিয়ে এরপরে ওটাতে খাও, কোনো সমস্যা নেই। হাজা আল্লাহ আলম বিসওয়াব সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।